কননিচিওয়া। শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হলো রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম, আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। আজ আমরা শিখব 26তম পাঠ। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে পরের বার জোরালো চেষ্টা চালানো যাক। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আজ সে তার জাপানি ভাষা পরীক্ষার ফল হাতে পেয়েছে। ক্লাস শেষে আন্না দেখতে পেল তার সহপাঠী রড্রিগো মাথা নিচু করে বসে আছে। চলুন তাহলে শোনা যাক 26তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হচ্ছে পরের বার জোরালো চেষ্টা চালানো যাক। রড্রিগো, genki ga nai ne. Shiken ga dekinakatta desu. Watashi mo 60点 deshita. Tsugi wa ganbarou. Ebar esob kothabarta byakkha kora jak. Anna bollo, Rodrigo, genki ga nai ne. Rodrigo, shorir bhalo nei, tai na? Rodrigo. Ebhabe naam dhorei daka hocche shohopathike. কারণ আন্না এবং রড্রিগো ইতোমধ্যে ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে, তাই এক্ষেত্রে নামের পর সম্মানসূচক মিস্টার বা সাম কথাটি বলা হচ্ছে না। গেনকি মানে সুস্থ সবল, নিরোগ বা উৎফুল্ল। না, এটি হল কর্তা নির্দেশক পার্টিকেল। নাই, এটি নৈমিত্তিক রূপ। মার্জিত রূপটি হল আরিমাসেন, যার অর্থ হল নেই বা নাই। নে, এটি হল শ্রোতার সম্মতি পাওয়ার জন্য বাক্যের শেষে জুড়ে দেওয়া একটি পার্টিকেল। নেই অর্থে আরিমাসেন কথাটির নৈমিত্তিক রূপ হল নাই, তাই না? বাংলার সাথে বেশ মিল আছে দেখছি, কিন্তু এই দুটি রূপ তো একেবারেই ভিন্ন। ঠিকই ধরেছেন, আরিমাস অর্থাৎ নেই কথাটির রূপান্তর ঘটে অনিয়মিতভাবে, তাই মুখস্থ রাখুন যে আরিমাস কথাটির নাই রূপ হচ্ছে নাই। রড্রিগো উত্তরে বলল, শিকেনগা দেকিনাকাত্তান দেস, পরীক্ষায় ভালো করতে পারিনি। শিকেন মানে পরীক্ষা, দেকিনাকাত্তান ভালো করতে পারিনি, উত্তীর্ণ হইনি। এই কথাটির মার্জিত রূপ হবে দেকিমাসেন দেশটা। যদি বলতে চাই ভালো করতে পেরেছি, সেক্ষেত্রে দেকিমাস অর্থাৎ ভালো করা, পারা, সক্ষম বা উত্তীর্ণ হওয়া ক্রিয়াটির অতীত রূপ দেকিমাসটা ব্যবহার করতে হবে। কোনো কিছুতে ভালো করা বা না করার ক্ষেত্রে গা পার্টিকেলটি ব্যবহার করা হয়। কোনো পরিস্থিতি বা কারণ ব্যাখ্যা করার ক্ষেত্রে বাক্যের শেষে দেস ব্যবহার করা হয়। মনে রাখবেন, ন্দেস অংশটির আগে ক্রিয়াপদের নৈমিত্তিক রূপ ব্যবহৃত হয়। ক্রিয়াপদের নৈমিত্তিক রূপ কোনগুলো? জাপানি ক্রিয়াপদের নৈমিত্তিক রূপ হচ্ছে এর আভিধানিক রূপ এবং তা রূপ। তবে মার্জিত ভঙ্গির কথাবার্তায় ক্রিয়াপদের মার্জিত রূপ ব্যবহার করা হয়। নৈমিত্তিক ও মার্জিত ভঙ্গির ক্রিয়াপদের পার্থক্য কিভাবে বোঝা যাবে? মার্জিত ভঙ্গির ক্রিয়াপদের ক্ষেত্রে বাক্যের শেষে দেস অথবা মাস কথাগুলো থাকবে। অতীতকালের ক্ষেত্রে মার্জিত বাক্যের শেষে থাকবে দেশটা অথবা মাসটা। বুঝতে পেরেছি, তাহলে দেকিমাসেন দেশটা অর্থাৎ পারিনি এই জাপানি কথাটির মার্জিত ভঙ্গির এবং দেকিনাকাত্তা কথাটি নৈমিত্তিক ভঙ্গির, তাই না? ঠিক তাই। এবার চলুন ফিরে যাই কথোপকথনে। আন্না বলল, ওয়াতাশি মো, আমিও অথবা আমিও না। ওয়াতাশি মানে আমি, মো এই পার্টিকেলটি সাদৃশ্য প্রকাশ করে। এর অর্থ ঠিক যেমন বাংলায় আমরা ও যুক্ত করে প্রকাশ করি, আমিও, তুমিও, এটাও ইত্যাদি। আমি 60 নম্বর পেয়েছি। কথাটির মধ্যে আছে একটি সংখ্যা অর্থাৎ 60 এবং তেন পয়েন্ট বা নম্বর। খেয়াল রাখবেন, রোকুজু কথাটির সঙ্গে তেন যুক্ত হয়ে উচ্চারণ কিছুটা বদলে গিয়েছে। দেশটা, এটি হল বাক্য শেষ করার মার্জিত শব্দ দেশ কথাটির অতীত রূপ। আন্না 100 নম্বরের মধ্যে মাত্র 60 নম্বর পেয়েও দেখছি বেশ গেঙ্কি বা উৎফুল্ল রয়েছে। আচ্ছা কামরুল ভাই, আমরা যদি 6 অর্থাৎ রোকু কথাটিকে জু অর্থাৎ জাপানি 10-এর আগে জুড়ে দিই, তাহলে পাই রোকু জু মানে 60, তাই না? ঠিক বলেছেন, 10 কথাটির জাপানি হল জু। এই 10 অর্থাৎ জু কথাটির আগে যদি 2 অর্থাৎ নি বলা হয় তাহলে হবে নিজু অর্থাৎ 20। একইভাবে 30 হবে সানজু, 40 মানে ইয়নজু, 50 হবে গোজু, 60 মানে 60 70 মানে 70 80 মানে 80 90 হবে 90 এবং 100 হচ্ছে 100 100 উচ্চারণ করাটা কিছুটা কঠিন তাহলে শুনে অনুশীলন করার চেষ্টা করুন 100 ফিরে যাই আবার কথোপকথনে আন্না বলল 次は頑張ろう পরের বার জোরালো চেষ্টা চালানো যাক এটাই হলো আজকের মূল বাক্য 次 মানে পরবর্তী পরের বার আন্না পরবর্তী পরীক্ষার কথা বোঝাতে চাইছে 頑張ろう মানে সর্বাত্মক চেষ্টা করা যাক এই ক্রিয়া রূপটি এসেছে 頑張ります ক্রিয়া থেকে যার অর্থ সর্বাত্মক চেষ্টা করা এখানে আন্না বোঝাতে চাইছে পরের বার পরীক্ষায় সে এবং রড্রিগো জোরালো চেষ্টা চালাবে শুধু নিজের প্রচেষ্টা চালানোর কথা বলার ক্ষেত্রেও এই অভিব্যক্তি ব্যবহার করা যায় এবার চলুন আরেকবার শুনে নেওয়া যাক 26তম পাঠের কথোপকথন রোদরিগো গেনকি না নাই নে শিকেন গা দেখিনাকাত্তান দেসু ওয়াতাশি মো 60 তেন দেশিতা তুমি ওয়া গানবারো এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই পর্বে আজ আমরা একটি ক্রিয়ারূপ শিখেছি গাম্বারো এ সম্পর্কে বিস্তারিত জানতে চাই আসুন টিচারকে জিজ্ঞেস করা যাক টিচার বললেন গাম্বারো জোর চেষ্টা চালানো যাক বা জোরালো চেষ্টা চালাবো এই রূপটি হচ্ছে আকাঙ্ক্ষাবোধক ক্রিয়ারূপ এটি দিয়ে বক্তার কোনো কিছু করার আকাঙ্ক্ষা প্রকাশ পায় এছাড়া এই রূপটি দিয়ে একসঙ্গে কোনো কিছু করার জন্য শ্রোতার প্রতি আমন্ত্রণ বা অনুরোধও জানানো যায় সাধারণত এটি জ্যেষ্ঠ ব্যক্তিদের উদ্দেশ্যে বলা হয় না চলুন ক্রিয়ার মাস রূপ থেকে আকাঙ্ক্ষাবোধক রূপ গঠনের নিয়ম শেখা যাক প্রথমত যদি ক্রিয়ার মাস অংশে ঠিক আগে থাকে এ স্বর উচ্চারণ অথবা একারযুক্ত ব্যঞ্জন সেক্ষেত্রে মাস অংশটি বাদ দিয়ে যুক্ত করুন ইয়ো যেমন খাওয়া এটি হবে খাওয়া যাক বা খাব দ্বিতীয়ত যদি ক্রিয়ার মাস অংশের ঠিক আগে থাকে ই স্বর উচ্চারণ অথবা ইকারযুক্ত ব্যঞ্জন সেক্ষেত্রে দুটি নিয়ম রয়েছে এর একটি নিয়ম হল মাস এর পরিবর্তে ইয়ো জুড়ে দেওয়া যা কতগুলো ক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য ওকিমাস জেগে ওঠা হয়ে যাবে ওকিও ওঠা যাক বা জেগে উঠব সিমাস করা হয়ে যায় সিও করা যাক বা করব মাস অংশের আগে ই থাকা অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে মাস বাদ দিয়ে এর আগে থাকা ই উচ্চারণটির পরিবর্তে লম্বা ও জুড়ে দেয়া হয় এরকম একটি উদাহরণ আজকের পাঠেই ছিল যেমন গাম্বারিমাস জোরালো চেষ্টা করা এটি হয়ে গেছে গাম্বারো অর্থাৎ জোরালো চেষ্টা করা যাক বা জোরালো চেষ্টা করব এবার এই নিয়মের একটা ব্যতিক্রম শেখা যাক কিমাস আশা এটি হবে কোয়ো এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব ধন্যাত্মক শব্দ হল এমন শব্দ যা নির্দিষ্ট কোন ডাক কণ্ঠস্বর অথবা আচরণভঙ্গি প্রকাশ করে বাচ্চাটা বেশ জোরে জোরে কাঁদছে জাপানি ভাষায় এটি প্রকাশের জন্য ধন্যাত্মক শব্দ হল ওংয়া ওংয়া ছোট বাচ্চা যখন কিছুটা বড় হয়ে শিশু হয়ে ওঠে তখন তার কান্না বোঝানোর শব্দটি হচ্ছে এং এং তাহলে আজ শেখা হল ধন্যাত্মক শব্দ ওংয়া ওংয়া এবং এম এম ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বাগতোক্তি শোনার আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে রড্রিগো পরীক্ষায় পেয়েছে 80 নম্বর আমার চেয়ে অনেক ভালো করেছে সে বৃথায় ওর জন্য দুশ্চিন্তা করেছি বন্ধুরা আশা করি আজকের পাঠ আপনারা উপভোগ করেছেন এই পাঠের মূল বাক্য ছিল পরের বার জোরালো চেষ্টা চালানো যাক আগামী পর্বে আমরা দেখব আন্না সাকুরার সঙ্গে দেখা করতে তার রুমে যাবে শ্রোতা বন্ধু তাহলে আবার দেখা হবে মাতা ওয়াইশিমাশো